তোমরা কি জানো কেন মোর গানে এত ব্যথা জেগে রয়? তোমরা কি জানো কেন মোর গানে এত ব্যথা জেগে রয়? নিজেরে বোঝাতে পারি না বলে ফুল মোর কাঁটা হয়, তাই এত ব্যথা জেগে রয়। সবাই আমার অপরাধার ভুলি শুধু দেখে গেলে, ক্ষমার বদলে চিরদিনই শুধু অবহেলা রেখে গেলে। কেহ তো জানো না কি যে মোরা কুলতা, চন্দন সম আপনারে করি ক্ষয়, তাই এত ব্যথা জেগে রয়। আমার মতন তোমরা কি পারো নেভাদি পানে চাহিতে? আমি যে দেখেছি ভরা তরি ডুবে যেতে, ভালোবাসা যেথা কাঙালের মতো কাঁদে সব ভরা হয়ে, সেই সে তীর্থে জাগে হাসি মোর শ্রাবণের ধারা হয়ে। দীর্ঘ শ্বাসের আড়ালে লুকানো হাহাকার টুকু ছাড়া, জানি গো আমার কেহ আপনার নয়, তাই এত ব্যথা জেগে রয়। তোমরা কি জানো কেন মোর গানে এত ব্যথা জেগে রয়?